মোলাডু ইনে সিদ্ধমন বকে মকাদ বিশমাসেন্যা কিটে নাংগিং আদি আনে সায়াংান আনে মাদান তুনাংান বলি কেরাসে সিং আদে বেদানে সুবমকলো বলি মিকের মিকের সিং তায়েন আদে সায়াং যা বলি সায়াং বলি সিং তায়েন হিলাং নাংগিং আদি সাতে কুয়াংগান সাকিত হাতি নে নানা আম্পুরায়ান সিংগিদাং নুটুগান কানাহ বলি মাতাতু আদি সিংরু apang peline ngala singkan bumi adina pupeli melajah jeling jani ngaji nintresna singkan ada beli dari pelampiasan rekala adi mama de singkaruan.